রানার গ্রামের ডাক হর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝাতে, রানার রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার রানার রানার রানার রানার জানায় জানার বোঝায় আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার রানার জানায় জানার বোঝায় আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়, আরো জোরে আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন, আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোন, অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, অবাক রাতের তারারা আকাশে মিটিমিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভরে, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো, হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো, এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা খুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে, ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে, জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে, অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া আকাশ যায় বিনিদ্র রাত জাগে, রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে, রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে শোকে, কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে শোকে, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে, এর দুঃখের কথা জানবে না কেউ শহরে গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার কি হবে বোঝাবো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার রানার ভোর তো হয়েছে আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল, রানার গ্রামে রানার সময় হয়েছে নতুন খবর, রানার রানার রানার রানার রানার রানার রানার রানার।